যাদের কাছে আজো আমি এখনো অজানা, আজ সবাইকে জানাবো আমি, আজ সবাইকে জানাবো আমি এই অধমের ঠিকানা। যাদের কাছে আজো আমি এখনো অজানা, আজ সবাইকে জানাবো আমি, আজ সবাইকে জানাবো আমি এই অধমের ঠিকানা। যাদের কাছে আজো আমি এখনো অজানা, নাম মুহাম্মদ ওলিউর রহমান, ঢুঁড়ি নামে আমার গ্রাম, ঢুঁড়ি নামে আমার গ্রাম, মাদ্রাসারি ছাত্র আমি, ইমামতি আমার কাম, ইমামতি আমার কাম, পোস্ট আমার ওই তিতি কুমার, পোস্ট আমার ওই তিতি কুমার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। যাদের কাছে আজো আমি এখনো অজানা, আজ সবাইকে জানাবো আমি, আজ সবাইকে জানাবো আমি এই অধমের ঠিকানা। যাদের কাছে আজো আমি এখনো অজানা, পিতা মরহুম আনসার আলী দুনিয়া ছেড়ে গেছে চলি, দুনিয়া ছেড়ে গেছে চলি, বৃদ্ধা মাতা কাঁদেন সদা, মোদের তরে দোহাত তুলি, মোদের তরে দোহাত তুলি, ভায়া হয় মোর ওই ক্যানিং শহর, ভায়া হয় মোর ক্যানিং শহর, বাসন্তী হয় মোর থানা। যাদের কাছে আজো আমি এখনো অজানা, মাতা পিতার বড় আদরের মোরা পাঁচটি ভাই বোন, মোরা পাঁচটি ভাই বোন, আমার আছে দুটি ভাই জান, আর বুবু আছে দুই জন, বুবু আছে দুই জন, এ ঠিকানা জানি জানুক সারা কায়েনা। যাদের কাছে আজো আমি এখনো অজানা, যোগাযোগ নম্বর নাও জেনে নাও, 8512 94 8961, খেদমতে আমায় পেতে এই নাম্বারে ফোন লাগান, এই নাম্বারে ফোন লাগান, যোগাযোগ নাম্বার নাউজ নে নাও 8 5 1 2 9 4 8 9 6 1 খিদমতে আমায় পেতে এই নাম্বারে ফোন লাগান এই নাম্বারে ফোন লাগান গজল শেষে ভালোবেসে গজল শেষে ভালোবেসে দিলাম সালাম নজরানা যাদের কাছে আজো আমি এখনো ওয়াজানা আজ সবাইকে জানিয়ে দিলাম আজ সবাইকে জানিয়ে দিলাম এই অধমের ঠিকানা যাদের কাছে আজো আমি এখনো অজানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।